ওই শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ সেভাবেই পড়বে যেভাবে আমাকে পড়তে দেখেছো। তাই সালাতে তারাবির নিয়ম ও রাকাউনে বিশ্ববিশ্রুত হাদিস গ্রন্থ বুখারী ও মুসলিম শরীফ এবং অন্যান্য সহিহ রিওয়ায়েত অনুযায়ী নির্ধারণ করে নাও। নিঃসন্দেহে সহিহ হাদিস মোতাবেক তারাবি নামাজের রাকাত সংখ্যা 8। বলেছেন নবী পড়লে তারাবি, বলেছেন নবী পড়লে তারাবি আগের গুনাহ মাফ হয়ে যায়। বলেছেন নবী পড়লে তারাবি, বলেছেন নবী পড়লে তারাবি আগের গুনাহ মাফ হয়ে যায়। বলেছেন নবী থাকে যদি ইমান সওয়াবের আশায়, রাখলে রোজা পড়লে নামাজ, রাখলে রোজা পড়লে নামাজ পাপ রাশি সবই ঝরে যায়। বলেছেন নবী তারাবি পড়ো নবীর তরিকায়, তাড়াহুড়া করে নয় ধীরে ধীরে, তাড়াহুড়া করে নয় ধীরে ধীরে, নবীর মতো নামাজ পড়া চাই। বলেছেন নবী বিশ রাকাত তারাবির দলিল কোথায়, জিজ্ঞাসি মোরা বিনীত কণ্ঠে, জিজ্ঞাসি মোরা বিনীত কণ্ঠে, প্রমাণ আছে কোন ঠিকানায়। বলেছেন নবী 8 রাকাত তারাবির সহিহ হাদিস পায়, বুখারী ও মুসলিম দিচ্ছে গো তালিম, বুখারী ও মুসলিম দিচ্ছে গো তালিম, জননী আয়েশার বর্ণনায়। বলেছেন নবী পড়লে তারাবি আগের গুনাহ মাফ হয়ে যায়। বলেছেন নবী।